তুমি কি এমনি করে থাকবে দূরে আমারে মন মানে না কেন যে ধরনা দিয়ে ডাকো বাঁশির সুরে তুমি কি এমনি করে থাকবে দূরে আমারে মন মানে না কেন যে ধরনা দিয়ে ডাকো বাঁশির সুরে তুমি কি এমনি করে থাকবে দূরে রয়েছি একা একা কবে যে পাব দেখা রয়েছি একা একা কবে যে পাব দেখা যে ফাগুন যায় তুলে সে আসে না ঘুরে তুমি কি এমনি করে থাকবে দূরে এখনো রাত্রি হলে এমনি দীপ জ্বলে যেন তাই সারা পাই তুমি কি আসবে বলে এখনো রাত্রি হলে এমনি দীপ জ্বলে যেন তাই সারা পাই তুমি কি আসবে বলে বুঝি না রে কি খেলা ভেঙে যায় ফুল মেলা বুঝি না রে কি খেলা ভেঙে যায় ফুল মেলা ভোমরা গুনগুনিয়ে আসে না জুড়ে তুমি কি এমনি করে থাকবে দূরে আমারে মন মানে না কেন যে ধরনা দিয়ে ডাকো বাঁশির সুরে তুমি কি এমনি করে থাকবে